ছয় রে কে বাসনালো শ্যামনা শ্যামনা কে বাসনা দিল শ্যামনা ওরে বস শোনাইল শ্যামনা শ্যামনা কে বাসনা কিল শ্যামনা ও সো কে বাসনা লো শ্যামনা কে বাসনা লো শ্যামনা কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ হইল কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মন প্রাণ ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল ফুল তুলে আনল ললিতা বিশাখা চম্পকলতা সুচিত্রা রঙ্গদেবী ইন্দুরেখা ফুল তুলে আনল রাধারানীর করে ফুল প্রদান করল করার পরে জিজ্ঞাসা করল ললিতা সই হে রাধে আচ্ছা যাওয়ার সময় কি ফুল তুলতে বলেছিলেন আপনাদের মনে আছে বলো ধন্যবাদ সবার চরণে প্রণাম আপনার আমি ভাবছি অনেকক্ষণ আগে বলেছিলাম ভুলে গেছি ভারী সুন্দর আপনারা মনে রেখেছেন এটি গোবিন্দের করুণা তাহলে কি নয় ফোঁটা নয় কুড়ি এরকম ফুল আনতে কেন বললো প্রশ্ন করবো না রাধে এরকম ফুল আনার কথা কেন বললি রাধারানী তখন বলে ললিতা এত বুঝিস তুই নাকি বুদ্ধিমতী তা এটা বুঝতে পারিস না বলে কি ব্যাপারটা বলতো ফুল ফুটবে না আর একেবারে কুড়ি থাকবে না মাঝখানের ফুল তো তখন রাধারানী বলে এই যে দেখিস না শিশুকালে যদি কেউ ভজন করতে চায় তাহলে কি হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে আর যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এরা এত বোঝে এইটা বোঝে না শিশুকালে কৃষ্ণ ভজন হয় না, কেন হয় না? হরিনাম শুনতে কে বলেছ? চল, কাল তোর পরীক্ষা আছে। ভক্তমন্ডল, মায়েরা বাচ্চাদের এই অবস্থা, যেটা করতে চায় করতে পারবে না। মা বলবে আয়, বাবা বলবে আয়, দাদা বলবে আয়, কিচ্ছু করতে পারবে না। এরপরে যখন বড় হয়ে যাবে ভক্তমন্ডলী মায়েরা, তারপরে বৃদ্ধকালে সে তো আর বড় খোকা ওষুধ এনেছে, শুধু বেতায় বেতায় যন্ত্রণায় দুঃখ পেতে পেতে জীবন যান। আর মাঝখানে যৌবন কালটা একটা ভালো কাল থাকে, হলে কি হবে? রঙ্গরসে নিধুবনে যা পলুত হে ভজব কোন বেলা। এই তো আমাদের দশা, শিশুকাল পড়তে পড়তে খেলতে খেলতে কেটে গেল, যৌবনকাল রঙ্গরসে নিধুবনে কেটে গেল, বৃদ্ধকাল কাস্তে কাস্তে হজম হল। তাহলে হরি ভজন করব কোন বেলা? রাধারানী বললেন, শিশুকাল মানে ফুল নয় ফোটা, একবারে কুড়ি ফুল, ও গোবিন্দ সেবায় লাগে না। কেন? ওতে মধু প্রকাশ পায় না, ভমর আসে না। এই জন্য যাদের জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয় না, তারা গোবিন্দ সেবার কিচ্ছু বোঝে না, এই জন্য এদের দ্বারা হবে না। আর বৃদ্ধকাল হলে কি হয়? ফুল ফুটে ঝরে পড়ে যায়। ঝরা ফুল লাগবে কি লাগবে না? এখন দেখবেন, যারা সারা জীবন হরিবল বলে না, তাদেরকে বলুন, বাবা বাবা ভাগবত বেত্তা গোসাই ঠাকুর এসেছে আপনার মির, এই শেষের দিন একটু ভাগবত শুনতে হয়। খোকারে, ডাক্তার ডেকে দে, ভাগবত আর কি হবে? মানে তার ভাগবতে যে রতি হবে কি করে? সারা জীবন তো ভাগবতের কাছে যায় না, এখন তো তার বুকে ব্যথা, পেটে ব্যথা, মনে ব্যথা। খোকারে ভাগবত কি হবে, তুই ডাক্তার ডেকে দে। ও বলবেন ভাগবত কথা বলবেন। ভক্তমন্ডলী মায়েরা, আগেকার দিনে এই যে সর্ষে মেড়ে তেল বের করা হতো না, কেরোসিন তেল, আসলে অনেক কথা বলি তো দু একটা উল্টো উল্টো হয়, তাহলে সর্ষে মারলে সর্ষের তেল হয় না? তো আগেকার দিনে বুড়িমা বৃদ্ধরা এরকম ঘরে ঘরে সব সর্ষে মারা হতো না, তা একজন মা সারা জীবন সর্ষে মেরে মেরে ছেলেদেরকে মানুষ করেছে। সেই বুড়িমা এখন মরতে বসেছে, ছেলেরা এখন খুব বড় লোক হয়ে গেছে, তাই লোকের কথা শুনে বলল, মাকে, মা তো অনেক করেছে, মাকে একটু ভাগবত কথা বল, একটু শোনা, ছেলেরা হয়ে এটা করতে হয়, একটু হরি বল বলা। তো ছেলেরা অনেক লোকজনকে নিমন্ত্রণ করেছে, ভাগবত কথা বলতে এসেছে, তা ভাগবত বেত্তা বলছে, আপনারা ছেলেরা মিলে মার কানে কানে একটু হরি বল বলতে বল। বড় ছেলে প্রথমে এলো, মা কে রে? ও বড় খোকা, তা তুই যে চাকরি থেকে ঘরে এলি, কাশ্মীরের আপেল এনেছিস? বলে হ্যাঁ মা, আপেল এনেছি, তুমি খাবে, কমলা লেবু আছে, তুমি খাবে, এখন তুমি মা একটু হরি বল বলো। এমনিতে যন্ত্রণায় হাত থাকতে পারি না, অত কথা আমি বলবো কি করে? এই যে এমনিতে আমি যন্ত্রণায় থাকতে পারি না, এতগুলো কথা বলল, আর হরি বল কটা শব্দ? চারটা, সেটা বলতে পারে না। বলে আমি এমনিতে বেতায় টনটন করছে, অত কথা বলবো কি করে? তোদেরকে একটা কথা মরার আগে বলে যাই, তো আমি যে কষ্ট করে তোদের মানুষ করেছি রে খোকা, মানে এখনো হরি বল বলতে পারবে না, এতগুলো কথা বলছে, আমি মরে যাবার পরে তেল বিনা পয়সায় কাউকে এক ফোঁটা দিস না। মেজো ছেলে বলে, মা তোমাকে ওসব কথা চিন্তা করতে হবে না, তুমি হরি বল বলো তো শেষের দিনে। মেজো খোকারে, বারবার বলে যাই, বিনা পয়সায় এক ফোঁটা কাউকে দিস না। অনেকবার অনেকে বলাবার চেষ্টা করলো, সে ওই এক কথাই বলে গেল, এক ফোঁটাও কাউকে দিস না। তাই এরা হরিবল বলবে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাস, যদিও কেউ কেউ বলে সে জমের ভয়ে হরিবল। তাই রাধারানী বলে, নয় ফোঁটা নয় কুড়ি, মাঝখানের ফুলটা এই যৌবন, কৃষ্ণ আসে কি না আসে দেখেন। হরিবল হরিবল হরিবল। মানে যুবক যুবতীরাই কৃষ্ণ ভজন করলে পেতে পারে, কেন? শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, বীর্য আছে, আসে কিনা দেখে নেব, ভজন করে দেখে নেব। নামে বল গো বদনে, আর তালি বাজান তো দেখি কিরকম লাগে না, এ তো খই ফুটছে না। বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা এই না। পুনম বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা এই না। আমেরি প্রভাবে দূরে যাবে, আমেরি প্রভাবে জানা দূরে যাবে, ওই নামেরই প্রভাবে জানা দূরে যাবে, নামেরই প্রভাবে জানা দূরে যাবে, সুশীতল হবে তা। উদ্ধার হয়ে গেল এনাদেরকে দেখে। বল গো বদনে, আর মনে হয় আমাকে লাগবে না, এত সুন্দর। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের একবার বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি না। বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। একবার বল রে, একবার বল রে, একবার বল রে, একবার বল রে, সুধা মাখা হরি নাম। একবার বল রে, সুধা মাখা হরি নাম। একবার বল রে, একবার বল রে, বাহু তুলে বল রে, ব্রজের পথে চল রে, হরি হরি বল রে, একবার বল রে, পরে ধরি বিনয় করি, একবার বল রে। গতি নাই গতি নাই, এই নাম ছাড়া গতি নাই, গতি নাই গতি নাই, ওই নাম ছাড়া গতি নাই, গতি নাই গতি নাই, পরম ধর্ম পরমই ধর্ম, এই নাম আমাদের পরম ধর্ম, বলবো ব্রজে যাব আমি আমাদের পরম গতি, আমি বলবো ব্রজে যাব কৃপা করো বলে আমি ছাড়া। গতি নাই তাই হরি নাম বলো রে, নামে তারা গতি নাই হরি নামে বলো রে। না বলো রাধা রানী কি অধিকের হলো কি? হ্যাঁ একদম, বাস বাস বাস, রাধে রাধে। তাহলে ফুল নয় ফোঁটা নয় কুড়ি, শিশুকালে নয় বৃদ্ধকালে নয়, কখন? এই যৌবন কালে। তবে যাদের যৌবন আছে তারা না হয় প্রাণ কষে হরিবল বলবে, আমাদের কি হবে? যারা আমরা একবার সন্ধ্যার দিকে পৌঁছে যাচ্ছি আমাদের কি হবে না? বলে যা গেছে গেছে, আজ থেকে লেগে পড়ো, যেটুকু আছে সেটুকু কাজে না। একটা পুরো গাছ ভগবান দিয়েছে তার সেবায় লাগানোর জন্য, গাছ মানে কি দেহরূপী গাছটা, এখন চোখে দেখতে পাই না আর কানে ভালো শুনতে পাই না, বলে যে কটা ডাল গেছে গেছে, এখনো তো দু একটা ডাল আছে। ডাল মানে কি পায়ে চলতে পারছো, হাতে কিছু করতে পারছো, ওইটুকু ডাল গোবিন্দ সেবায় লাগিয়ে দাও না, কেন বিফা যাবে সে? যার যেটুকু আছে যেদিন জানলে সেদিনই সকাল হলো, সেইটাই তোমার ফুল, ওইটুকু গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। আরে বাবা ভাগবতে আছে এক দণ্ড কৃষ্ণ ভজন করে কে উদ্ধার হয়েছিল? অজামিল নয় বলেন না ভক্ত, একদম মা প্রণাম কর। আরে রা রাধে রাধে, দেখুন একজন মা সব মায়ের সম্মান বাঁচিয়ে দেয়। এই যে এতগুলো মা আছেন সকলে বলতে না পারলেও, ভাগ্যিস গোপালের মা আপনি যে ভজার বাপ এই জন্য হলো না। আরে গোপালের মা হলো আমরা কি কেউ নয়, আপনারাও তো কারো না কারো মা বাপ, সকলেরই জানা উচিত ছিল, শুধু গোপালের মা জানবে তাহলে আমরা কেন আসছি? গোপালের মা তো যশোদা, কে তিনি কৃষ্ণকে পেয়েছিল, আমরা পাবো বলেই তো হরি নাম গাইছি, জানতে হবে সবাইকে। তাহলে গোপালের মার পায়ে দণ্ডবত। তাহলে কি বললেন, খট্টাঙ্গ রাজা, ভাগবতে প্রমাণ আছে এক দণ্ড, এক দণ্ড সময় অতি অল্প, সেই সময়েও তিনি জানতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ ভজন ব্যতিরিক্ত জীবের মুক্তি নাই, গতান্তর নাই, তাই তিনি ভজন করে তাতেই তিনি মুক্তি লাভ করেছিলেন। আমাদের যা গেছে গেছে, এতদিন বুঝতে পারি নাই, তাই জীবনে সকাল হয়নি, আজকে যখন জানতে পেরেছি সাধু সঙ্গ করে, আজ থেকেই ভজন শুরু করব, আজ থেকেই হা নিতাই বলবো, আজ থেকে হা গুরুদেব বলবো, কৃপা করো বলে রাধারানীর কথা হয়েছে, এখনো গোবিন্দ ঢুকতে পারে নাই। এবার এলো রাধারানীর বদন দিয়ে, ললিতা এ নয় ফোঁটা নয় কুড়ি ফুল কেন আনতে বলেছিলাম, এবার দেখ একটা মালা গেঁথেছি রে, এই ফুল দিয়ে মালা গেঁথেছি। তখন ললিতা বলে তালে দে আমাদের হাতে, দে তোর গলায় পরিয়ে দি। তখন রাধারানী বলে না, নারী হোক আর পুরুষ হোক, জীবনের সবচাইতে যাকে আমরা ভালোবাসি ভালো জিনিসটা তাকেই দিতে হয়। বুঝতে পেরেছেন? সবচাইতে যাকে ভালোবাসি আর সবচাইতে যেটা ভালো জিনিস আমরা যদি জীবনে কোনোদিন পাই তা শ্রেষ্ঠ ব্যক্তিকে দিতে হয়, ভালোবাসার প্রিয়জনকে দিতে হয়। বোঝা গেছে? তাহলে এখন আমি একটু প্রমাণ নিতে চাইবো আমরা কাকে ভালোবাসি। অনেকে অনেক রকম বলবে, এখানে অনেকে চুপ করে আছে, সে বলে আমি টাকা ভালোবাসি। আচ্ছা নে বাপ তুই টাকা পাবি, কেউ বলে ছেলেকে ভালোবাসি, কেউ বলে স্ত্রীকে, কেউ বলে স্বামীকে, যে যাই ভালোবাসো, আমি একটা প্রমাণ করে দিচ্ছি আপনারা কাউকে ভালোবাসেন না, ভালোবাসেন নিজেকে। মানতে পারছেন না তো? কেউ বলবেন নিজেকে কি করে হয় একটা প্রমাণ দিয়ে, নৌকায় চড়েছেন কেউ, চড়বেন নদী পার হওয়ার সময়, ছেলে আছে স্ত্রী আছে টাকার পুটলি আছে গয়নাগাঁটি আছে, নৌকা পার হচ্ছে, মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবি হয়ে গেল, বলুন কাকে বাঁচাবে? কলে পড়লে বা বোঝা যাবে কে কাকে ভালোবাসে। নৌকা ডুবি হয়ে গেছে, টাকার পুতুল ভেসে যাচ্ছে, ছেলেটা মা মা করতে কেঁদে যাচ্ছে, স্ত্রী একবার উঠছে আর বলছে ওগো তুমি কোথায়, স্বামী ডুবছে আর উঠছে ওগো তুমি কোথায়, কিন্তু কোথায়, সব তো হাতের কাছে, এখন শুধু স্ত্রী মনে করছে ছেলে যায় যাক আমি বাঁচলে বাপের নাম। ওগো বলছে না, এটা বলার সময় কথা, বাঁচলে বাঁচে, স্বামীর ঘাড়ে যদি পা দিয়ে একটা নিঃশ্বাস নেওয়া যায় সেও যেন আরামের হবে। ছেলে কাঁদছে, আপনি নিজে পা পাচ্ছেন না দাঁড়াতে, আপনি কাকে বাঁচাবেন, তখন শুধু উপর দিকে হাঁ করে আছেন, একটা নিঃশ্বাস নিতে পারলে আপনার জীবন বাঁচে, তখন ছেলের গায়েও পা দিয়ে যদি দাঁড়াতে পারেন আপনি বাঁচতে চেষ্টা করবেন, টাকা যদি হাতে দেয় আপনি নেবেন, তখন টাকা কাজে লাগবে, তখন শুধু কি লাগবে, একটা শ্বাস নিতে পারলে অনেক টাকা দাম। তাহলে কি কাকে ভালোবাসেন, নিজেকে। এ প্রমাণ বহুবার বহুরূপে হয়ে গেছে আমাদের উপরে, তাই মানুষ সবচাইতে ভালোবাসে নিজেকে। তাহলে আমার কাছে আমার সবচাইতে শ্রেষ্ঠ ধন কে, আমি নিজে। তাহলে আমি যদি নিজে শ্রেষ্ঠ ধন হই সেটা কাকে দেব, বলো রাধে রাধে রাধে রাধে। যাকে দিলে সম্মান রাখবে সে কে, এ জগতে স্বামীকে যদি পত্নী সব দিয়ে দেয় ও কি রাখতে পারবে, পারবে না, ও তো বলবে তোমাকে বিয়ে করেছি সাত পাকে মেদে, গ্রামের লোক সাক্ষী আছে, এখন হলে বলবে রেজিস্ট্রি করা আছে, ও দেহ আমার তুমি কোথায় যাচ্ছ। তো তখন বৃন্দাবনে গোপীরাও এরকম বলেছিলেন, তারা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিলেন তাদের স্বামীর আটকে বলেছিলেন কোথায় যাচ্ছ, ও দেহ আমার আমি বিয়ে করেছি। স্ত্রীরা বলেছিল, শুধু স্ত্রীর ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রে একই কথা, স্ত্রীরা বলেছিল স্বামী এই রইল তোমার দেহ আমি চললাম। তাহলে কীর্তনের শুরুতে হয়েছিল আমি কে, এই জন্য শুনতে হবে হরিনাম, আমি চললাম তোমার দেহ রইল যাকে তুমি বিয়ে করেছ, সেটা কোনটা, এই পচা দেহ, যাকে পোড়ালে ছাই হবে মাটিতে থাকলে রক্ত পুঁজ হবে, আর যেটা আমি তার ক্ষয় নেই লয় নাই পড়ে না গুলে না কাটা হয় না, সেকে অবিনশ্বর আত্মা। আর সেই আত্মাকে দিতে হয় কাকে, প্রাণ গোবিন্দকে সমর্পণ করতে হয়, সে পুরুষ হোক আর নারী হোক, সন্তান সন্ততি পরিজনকে নিয়ে এই দেহ মন প্রাণ তাকে। এই জন্য শ্রেষ্ঠ ধন শ্রেষ্ঠ ব্যক্তিকে দিতে হয় ললিতা, তাই সবচাইতে যেহেতু ভালো ফুলগুলো তোরা এনেছিস মা লাগিয়েছিস, এটা আমার গোবিন্দকে। ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা বলে কিছু বলতে হবে, বলবি কি, আজ আমার গোবিন্দকে মালা দিয়ে বলবি, যেটা কোনোদিন হয় না আজ হবে, কি আচ্ছা বলুন তো, বাড়িতে বিছানা কে তৈরি করে কেউ বলতে পারবে, খাওয়া দাওয়া হলো বিছানা কে তৈরি করে, কেউ নেই, বিছানা কে তৈরি করে মানে ঝাড় পুচকে করে, ছেলেরা যাক তোকে চান্স দিইনি তবু তুই লেগেছিস, আর মানে এর দশা খুব খারাপ, তুই রান্নাও করিস তা, হ্যাঁ ভালো, এত লোকের সামনে বললি তোর নাক কাটা উচিত ছিল, একটা পুরুষ মানুষ সে রান্না ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য, আচ্ছা ঠাকুরের জন্য করিস আর কেউ খায়নি, শোন বিছানা কে তৈরি করে, না না কোনো হিংসার কথা না বললে কোনো অসুবিধা নেই, মায়েরাই বেশি তৈরি করে তাই না, কোনো কোনো পুরুষ কি করবে, মেয়েরা চাকরি করে পুরুষ তখন কি করবে, তোমার তো হাড়ে ঝরা এক কদাল মাটি আনা রান্না করো, পুরুষটা রান্না করছে মেয়েরা এখন ওই কতদিনের কাজটা যাচ্ছে না, চলে যাচ্ছে। তা তাকে বলে তুমি হেতায় গল্প করছো আর ঝড়া বইছো, তোমার রান্না বলে আছে খোকার বাবা করছে। বলে কেন খোকার বাবা কি করবে, করুক, আমি কাজ করছি সে রান্না করবে না, করুক। এই জন্য যারা আছে হয়তো কিছু কিছু লোক করে, তবে বেশিরভাগ মায়েরা সেবিকা, সেবিকা মানে দাস দাসী না, ওদের ভেতর একটা সেবা ভাব আছে, আছে বলেই সংসার চলছে। কেমন মেয়েরা করে বলেই সংসার আজও টিকে আছে, ওরা গোছাতেও পারে সাজাতেও পারে আবার উন্নতি করতে পারে ধ্বংসও করতে পারে। তাহলে মায়েরা কি বলেন, ভাগবতে দেখতে পাই বা এই রাধারানীর কথা বলছি সেখানেও দেখা যাচ্ছে কে রাধারানী কে সেবক, আর গোবিন্দ হচ্ছে সেবক, গোবিন্দের সেবা রাধারানী করতেন। তাই এতদিন রাধারানী কৃষ্ণের বাঁশি বাজলে কুঞ্জ সাজাতেন, আজকে ললিতাকে মালা দিয়ে বলছে মালাটা গোবিন্দের গলায় দিবি আর কানে কানে বলে দিবি আজকে তুমি কুঞ্জ সাজাবে, আমাদের রাধারানী তোমার কুঞ্জে আসবে নিদান। একদিন বিপরীত হয়েছিল, তবে আপনারাও আজকে হরিনাম শুনছেন একদিন এরকম করবেন বা আগামীকালই ঘোষণা করবেন মায়েরা যারা আছেন যে একদিন তোমরা রান্না করো, ছেলেদের রান্না মাগো খেলে আর রান্না করতে দেবে না। পরে অনেক ছেলেরা অনেক হাজার হাজার লোকের রান্না করে, সে গুটি কতক লোক, বেশিরভাগ লোক আমার মতো জল গড়িয়ে খেতে পারে না, পিপাসা লাগলেও শুয়ে পড়ব কি করব, কেউ দেয়নি গড়িয়ে খাওয়ার ওই গপ খেজুরে। তা যাই হোক, এখন দেখেন রাধারানীর কাছে মালাটি নিয়ে ললিতা, এত বলি ললিতা যায় রাধা কৃষ্ণ বলি, এত বলি ললিতা যায় রাধা কৃষ্ণ বলি, এত বলি ললিতা যায় রাধা কৃষ্ণ বলি, আরে এত বলি ললিতা যায় রাধা কৃষ্ণ বলি, আর নবন তো পদ কথা করে কত কেলি, নবন তো পদ কথা করে কত কেলি, নবন তো পদ কথা করে কত কেলি, নবন তো পদ কথা করে কত কেলি, আনন্দ আর ধরে না রে, ওরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, অধরে মুরলি ধরে আনন্দ আর ধরে না রে, ওরে অধরে মুরলি ধরে আনন্দ আর ধরে না রে, ধরে না রে আর ধরে না রে, চরণে চরণ রাখি আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ কি। মণ্ডলী মায়েরা বড় বিপদের সময়, কেন ললিতা মালা নিয়ে গেছে গোবিন্দের গলায় দেবে, কানে কানে কি কথা বলবে ভুলে গেছেন নাকি, আজকে তুমি কুঞ্জ সাজাবে রাধারানী তোমার কুঞ্জে আসবে, এই যে লজ্জার, আপনারা জানেন সবাই যাদের সম্মান আছে তাদের মান আছে হুঁশ আছে সব জায়গায় সব কথা বলা যায়, মা বাবার বিয়ে বিয়ে হয়েছে আচ্ছা হয়েছে, মা বাবা বিয়ে করেছে তাদের ছেলে হয়েছে ছেলে আবার বিয়ে করেছে, তাহলে ছেলে স্ত্রী স্বামী স্ত্রী কথা বলবে সে কি মা বাবার কাছে বলা যায়, প্রেমের কথা বলা যায়? আরে যদিও মা বাবাও বিয়ে করেছে প্রেম করেছে, তা বলে কি ছেলে আর বউ মা বাবার কাছে প্রেমের কথা বলবে, যদি বলে তাহলে সে আর কি সে মানুষের মধ্যে আসে না। হাতটা দেখি এই তো মা বাবার সামনে ছেলে বৌমা হাতে ধরে, তো তখন মা বাবা কি করবে, তার আগেকার মানুষ লজ্জায় এরকম মাথায় ঘোমটা দিয়ে আড়াল হয়ে সরে গেল, কেন এই নীল লজ্জ বেহায়া, কেমন এর এর মনুষ্যত্ব জ্ঞান নেই মা। আরে প্রেম যত গোপন করবে তত আনন্দ পাবে, সে গুরু প্রেম হতে পারে কৃষ্ণ প্রেম হতে পারে মানব প্রেম হতে পারে, যে যত গোপন করবে আপন প্রেম যত গোপন করবে প্রেমিককে যত গোপন করবে তত প্রেম বাড়বে, প্রেমিকটাকে আধ্যাত্মিক ইহাই যথার্থ প্রেমিক। কে? কৃষ্ণ, গুরু। এদেরকে গোপনে রাখতে হয়। টাকা কোথায় রাখতে হয়? বাইরে। শুধু আমি বোকা আর সব চালাক। টাকা বাইরে রেখে কম্বল এতে রাখে, বাক্সে রাখে কি? কম্বলও বাক্সে রাখে, তবে টাকা আরো ভেতরে রাখে। কে তা রাখে না? তা টাকা ধন দৌলত যদি এত গোপনে রাখি, গুরুকে গোবিন্দকে কোথায় রাখবে? বাইরে প্রকাশ করতে নেই। ওকে যে ভালোবাসে তাকে গোপনই রাখতে হয়। যত গোপন করবেন প্রেম তত বৃদ্ধি হবে। গৌর হরি বল, গৌর হরি। সামনে সব প্রেমিক বসে আছেন। আর মানে কি, যে মেয়েরা বলে দেখবেন পাড়ায় গিয়ে, দিদি হলপ করে বলতে পারি আমার মতো খোকার বাবাকে আমি যেরকম ভালোবাসি এ পাড়ায় কেউ বাসে না, তার মানে এ মেয়ে আদৌ ভালোবাসে না। যে মেয়ে বরং আরেকটা মেয়ের কাছে গিয়ে বলে কি করে স্বামীকে ভালোবাসা যায়, তোরা কি করে ভালোবাসিস একটু শিখিয়ে দে, তার মানে জানতে হবে কিছু করলে ওই করে। যারা করে তারা বলে না, যারা বলে তারা বলো রাধে রাধে রাধে। এই জন্য প্রেমিককে গোপনে রাখতে হয়। আর প্রেম যদি করতে হয় এ জগতের সঙ্গে নয়, এটা বারবার শুনতে হবে। কেন? মহাপ্রভু প্রেম দিতে এসেছেন, সেই প্রেম নেড়ানিরই প্রেম না, এই জগতে ছেলে মেয়ের প্রেম না। এ তো শুধু কামড়া কামড়ি দেহে, মনেও নয়, রমেও নয়, চিত্তেও নয়, এ তো শুধু শরীরের সঙ্গে প্রেম আর সম্পর্ক। যেমন আপনারা জানেন ডাব খেলে শরীর ঠান্ডা হয়, নারকেল খেলে, নারকেলের জল সকালে বোধ হয় খান পেট ভেঙে দেয়, হ্যাঁ গোলমাল হবে, হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে। তাহলে একই ফল, যখন ডাব ছিল ও উপকার করত, যখন নারকেল হয়ে গেল ওর জল খেলে পেট ভেঙে দেবে। ঠিক সেরকম আমাদের জগতের প্রেম যতক্ষণ যৌবন থাকে, মানে ডাব থাকে, আর যখন ওই যৌবন যখন নারকেলে পরিণত হয়, সরে যা, কার কাছে বসে তোমায় দুচক্ষে দেখতে পারি না, মিলিয়ে নেবে। তার মানে ডাব ছিল, তোমাকে যদি আগে পেতাম, হ্যাঁ তুমি আমার কবিতা। আবার সেই ডাব যখন নারকেলে নারকেলে পরে তুমি সরে যাও, তাহলে হলো এই জগতের প্রেম। আর যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিতে এসেছেন, রাধা কৃষ্ণের প্রেম, আজ কত বছর হলো? 5,500 বছর। আপনারা যত দিন কৃষ্ণ কথা শুনবেন আপনাদের মনে হবে আজ প্রথম দিন শুনছি। কৃষ্ণ ভজন যারা করে তারা জানেন প্রতিদিন নব নব রসায় মানহা, একই কথা প্রতিদিন বলবেন, নূতন নূতন রসের আস্বাদন। রাধে রাধে, এই হলো কৃষ্ণ কথামৃত প্রেম। এই প্রেমই থাকবে আর সব প্রেম গল্লায় যাবে। এই জন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদায়ক, কৃষ্ণ প্রেমটা দিতে এসেছে। সেই প্রেমটা কি? একদিনের হরি নামে নয়, জপিতে জপিতে জবে, এটা কোনো কীর্তনিয়া কোনো ভাগবত বেত্তা বুঝিয়ে দিতে পারবে না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কবে? জপিতে জপিতে জবে, প্রেমাঙ্কুর হবে, সাধন সাধ্য তত্ত্ব সকল বুঝি বা তবে। এই কঠিন তত্ত্ব সেই প্রেম উপলব্ধি করবেন তবে, যবে প্রেমাঙ্কুর হবে। জপিতে জপিতে যবে, এটা ব্যাখ্যায় মিলবে না, এটা মিলবে সাধনে, করতে থাকলে মিলবে। তাই আপনাদের সেই প্রেম লাভ হোক একদিন না একদিন, আমার সেই ইচ্ছা সেই প্রয়াস, আর সেই জন্যই এত পরিশ্রম করে আপনাদের কৃষ্ণ হরি হরি বন্ধ করে দেবো। দেখেন আমরা তো মেশিনের মতো না, চালু হলে আর মনে থাকেনি। এখন অনেক রাত্রি, বন্ধ করবো না তাহলে? আরে মিলন, মিলন তো এখনই করলে আমরাই তো করব। আরে ওরা মিলন হতে পারবে? প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন। কামাশালায় ওরা গড়তেও পারে আবার, তো সেরকম তো আমরা কীর্তনিয়ারা। বলেন তো এখনই মিলি দেব, আর যদি বলেন তো লেট করব, মানে আজও হয়তো মিলবেনি, তখন অসুবিধা হবে না তো? তবে আমি চেষ্টা করছি যদি দু চার মিনিটের মধ্যে মিলে যায়। রাধে রাধে বলো, রাধা রানী কি মালা যখন পাঠিয়ে দিয়েছে, দেরি কি আর হবে? যে কথা বলতে এত কথা সেটা কি গোপনে রাখতে হয়, তাই না? এই কথাটাই হচ্ছিল তো। মালা নিয়ে গেল ললিতা, কিন্তু শ্রী গোবিন্দের কাছে অনেক সখা, অনেক সখা খেলাধুলো করছে, এই মালাটা কি করে দেব রাধা রানীর নাম করে, নাম করে। তাই ললিতা গাছের আড়ালে দাঁড়িয়ে ভাবে, হে রাধে, শেষকালে কি তোর মালা তোর কাছে যাবে? তুই একটু দূর থেকে কৃপা করে যাতে তোর কাজটা করে যেতে পারি। ভগবান গোবিন্দের দাস হলে চাকর হলে এমন হতে হবে, হয় হবে না হয় হবে, ফিরে যাব আমার কি তবে, এরকম করলে চাকরি যাবে তবে। একটা কাজের কথা গুরু বলবে, সে বলে হয়নি তো আমি কি করি? গুরু বলে হবে না এরকম পৃথিবীতে কোনো কাজ আছে, তাহলে তুই কি করলি? গুরু সেবায় গোবিন্দ সেবায় কোনো অজুহাত চলবে না, প্রাণ দিয়েও করতে হয়। হ্যাঁ গো উপমন্যু, আর আর কে ছিল বল না? এই তো সেদিন আমাকে তুই পড়ালি। ভক্তমন্ডলী মায়ের এক শিষ্য ছিল না, জল আটকাতে গিয়ে কি করলো? আরণ্যিক। তাহলে আপনারাও সেই দলের লোক, ভালো কথা, খুব নাম মনে করে দিয়েছেন। গৌতম ঋষির শিষ্য আরণ্যিক, তাকে গুরুদেব বলছে যা বৃষ্টি নামবে আলগুলো ভালো করে দিবি, তাহলে বৃষ্টি হলে জল পালিয়ে যাবে। এই কান খাড়া রাখুন, নাহলে আমি এরকম দিয়ে চলে যাব, আর আপনারা ঘান নেড়ে দেবেন। হ্যাঁ না না, জল পালিয়ে যাবে, তুই তাড়াতাড়ি গিয়ে আল বাঁধবি। সে বৃষ্টিও নেমে গেছে, পুরো আল বাঁধা হলো না, শেষকালে জল পালিয়ে যাচ্ছে। সে বলে যা হয় তবে আমি নিজে শুয়ে পড়ি। সে শুয়ে আল আটকে দিয়েছে, গুরুদেব এই আসে সেই আসে, শিষ্য আর আসে না। কোথায় গেল রে? মশাল জেলে নিয়ে শিষ্যকে খুঁজতে বেরিয়েছে অন্ধকার। ওরে আরণ্যিক কোথায় রে আরণ্যিক? বলে গুরুজি আমি হেথা। বলে তুই আয়। বলে আমি যাব কি করে? জল ঢুকে জল পালিয়ে যাবে। আরে জল পালিয়ে যাবে, তুই কি করছিস? বলে আমি আল দিয়েছি। বলে আল দিয়েছিস, তুই কেন থাকবি? তুই পালিয়ে আয়। বলে আমি নিজে আল হয়ে গেছি। এই জন্য ভাবতে হবে, শুনতে হবে কৃষ্ণ কথা। এই হলো শিষ্য, বলেছে জল আটকাতে হবে, মাটি দিতে পারিনি বলে আমি কি? শিষ্য আছে না, জল যদি ঢুকে যায় তো আমি কি? আমি তো দিয়েছি, তারপরেও যদি জল পালিয়ে যায় আমি কি করি? আমরা কাটিয়ে দিলাম। তো এরকমই গুরু কি প্রসন্ন হবে? তুই আবার আমার কাছে আয়। আর যে শিষ্য কথা দিয়েছে যখন, সে নিজে শুয়ে জল আটকাচ্ছে, গুরু তো ওকেই খুঁজবে আগে। রাধে রাধে। তাই এই জন্য ললিতা বলছে, মালাটা দিলিলে রাধে এমনি এমনি যাব না, দিয়ে যাব। শেষকালে একটা গাছের আড়ালে কেলি কদম্বের আড়ে দাঁড়িয়ে আছে ললিতা। এদিকে শ্যামকে ডেকে, মানে সকলের সামনে তো সব কথা বলা যাবে না, যে তোমার প্রেমিকা রাই মালা পাঠিয়েছে, এত চালাকি করে দিতে আর? ও শ্যাম, এই যে শ্যাম সুন্দর কালা, এই যে কালা চাঁদ, শ্যাম তখন শুনতে পেয়েছে কোনো নারী কণ্ঠ, সেও তখন দাদা আছে তো, আবার সব চাইতে ভয়ের কথা হলো দাদা বলাই। সে সব সময় হরিণের মতো কান খাড়া রাখছে কোনো অশুভ শক্তি ঢুকলো কিনা, সে তো সহায় লীলার সহায় না, কানাইয়ের যাতে অসুবিধে না লক্ষ্য রেখেছে। তারই মাঝখান থেকে কানাই বলছে, কে ললিতা? বলে কণ্ঠ ধরে ফেলেছো? বলে হ্যাঁ। তুমি কি আমার জন্য কিছু এনেছো? তখন বলে মালা। কি এনেছো? কি মালা? তালা? মালা গো মালা। আমি কালা? আরে না না, মালা এনেছি। জালা? রাধারানী পাঠিয়েছে মালা। ও রাধা, হ্যাঁ মালা, কি জালা, আগে তো বলবে তুমি মালা। দাঁড়াও দাঁড়াও, তুমি অপেক্ষা করো, আমি ঠিক এদিকে কাজ হাসিল করি, ঠিক তোমার কাছে পৌঁছে যাব। দাদা, কিরে কানা, কিছু বলবি? ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আদরের ছেলে হলে কি হয়? ভাই দাদার কাছে আদর চায়, ছেলে মা বাবার কাছে আদর চায় না, ভাই বোনের কাছে আদর চায়। তেমন কৃষ্ণ একবার বাচ্চা ছেলের মতো হয়ে দাদা এই খেলা আর খেলবো না, এই খেলা আর দাদা যদি বলেন তাহলে আমার এই খেলাটাই খেলতে ইচ্ছে করে। কি এই যে পাতা, কেয়া পাতা, কেয়া পাতা আনলাম আমরা, দ্বাদশটা সখা, দ্বাদশটা পাতা, দ্বাদশ মানে তো দশটা। আমি অঙ্কে কাঁচা, তাহলে বারোটা, এই বারোটা পাতা আনলো, কৃষ্ণই নিজে আনলো কেয়া পাতা, এনে একটা পাতায় ফুটো করে দিয়েছে, দিয়ে একটু উল্টো পাল্টা করে মেখে দিয়ে বলছে এই পাতা এক একজন সখা টানবে, যার ভাগ্যে ছিদ্র পড়বে তার চোখে বাঁধা হবে, সে চোর হবে, সে যাকে ছোঁবে, চোখে বেঁধে যাকে ছোঁবে তার নাম বলতে হবে, তবে তার চোখে বাঁধা। দাদা বলাই বলে দেখতে ছোট বুদ্ধিগুলো কি করে বেরোয়, বলে দারুণ খেলা বের করেছিস, তাহলে তুই শুরু কর, আগে তুমি না, একটা পাতাটা চোর চোর পড়ে না, নেচে গেলি যা, দেখি হ্যাঁ পিট পিট করে তাকা, চোর চড়ে না, পড়ে না, পড়ে না, তাহলে তোমার ভাগ্যে কি হয় সেটা দেখাবে যা। রাধে রাধে, এই পড়ে না, পড়ে না। এখন ভক্তমণ্ডলী পড়বে কি করে? যে জাদু খেলা দেখাচ্ছে কায়দা তো তার কাছে, ইস্কাপনের টেক্কা কোনটার ভেতরি আছে সে তো জানে, ছিদ্র পাতা কোনটা আছে সে তো জানে, এই জন্য সেটাকে সামলে রেখে সবগুলো ধরালো, কারো হাতে ছিদ্র পড়ল না। তখন সকলে ঘিরে বলছে কানা তোরটা দেখি, কানা কোথায় আছে? মানে কৃষ্ণের নাম কানা, আবার যে পাতায় ছিদ্র মানেও কানা, বলে দেখি কানা, সে কানা কোথায় আছে? কৃষ্ণ যেই দেখাতে গেল, দেখে সেই ছিদ্র পাতা তারই হাতে, সকলে নেচে উঠলো আর বলল কানু চোর হয়েছে, কানু চোর হয়েছে, হাতে তালি দেব, কানু চোর হয়েছে, হাতে তালি দেব, কানু চোর হয়েছে, হাতে তালি দেব, কানু চোর হয়েছে। কানু বলে এত আনন্দ করার কি আছে, খেলা হচ্ছে খেলবো, চোর হয়েছি চোর, দে আমার চোখে বেঁধে দে। কিন্তু এরা কি জানে ছিদ্র পাতা আমি নিজের হাতে রেখে দিয়েছি, কেন বলুন তো? চোখে বাঁধবে, চোখে বাঁধার ছলনা করে গাছের তলায় যাব, মালা নিয়ে যে দাঁড়িয়ে আছে এমনি এমনি গেলে দাদা বলবে কোথায় যাচ্ছিস, চোখে বাঁধা অবস্থায় যে চলে যাব দাদা বলবে দেখতে পায় না চলে যাচ্ছে। প্রেম কি আর এমনি এমনি হয় গা, বুদ্ধি থাকা দরকার আছে। এই জন্য হরি নাম কৃষ্ণ নাম বড়ই যেই জন কৃষ্ণ ভজে সে চতুর, না হলে ফতুর হয়ে যাবে। বাঁধো দেখি আমার চোখে বাঁধো। এবার চোখে বাঁধা হলো, ওরে বাঁধ না। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, এই ধরবো আর মারবো। পাকড়ি পাকড়ি চোর পাকড়ি, পাকড়ি পাকড়ি চোর পাকড়ি, পাকড়ি পাকড়ি চোর পাকড়ি, পাকড়ি পাকড়ি চোর পাকড়ি। এই কানাই এই কানাই এই কানাই কানাই এই কানাই। ললিতা তুমি তাড়াতাড়ি বলো কি এনেছো? মালা, জালা। মালা আমাকে নিয়ে কিসের জালা? ও তা বলছি না, মালা এনেছি। ও আচ্ছা, রাধা রানীর মালা। হ্যাঁ হ্যাঁ, আরে তাড়াতাড়ি করো, দাদা দেখতে পাবে। এতক্ষণ ছিল যেই রাধারানীর মালাটা কৃষ্ণের গলায় দিতে গেল, বলাই দাদা দেখতে পেয়েছে। না, তোকে কতবার বলেছি বৃন্দাবনে সব ছলনাময়ী ডাকিনী যোগিনী মোহিনী এরা সব আছে, ছেলে ভুলিয়ে ঘর নিয়ে পালিয়ে যা। আর তুই আবার সেই মেয়েদের সঙ্গে লটর পটর করছিস। এই তোর গলায় একটা কি দিল না? কৃষ্ণ বলে সর্বনাশ, এটাও দেখেছি। তখন থেকে বলছি যে একটু তাড়াতাড়ি কর, তা না। কৃষ্ণ চতুরের শিরোমণি, ভক্তকে বাঁচাতে ভালো পারে, তাই কি করলো জানেন? প্রেমও রাখতে হবে, ভক্তকেও রাখতে হবে। শেষ মেঘ এক ছলনার আশ্রয় করলেন। দাদা, ও দাদা, তুমি যে মেয়েটার কথা বলছিল না, বললে না এই মেয়েটাকে আমি জীবনে এই প্রথম দেখলাম, এই মেয়েটাকে আমি চিনি না। আবার দেখো কোন একটা মেয়ের নাম বলছে, তার নাম কি বললে মেয়েটা? রাধা, রাধা। তাকে আমি কোনোদিন দেখিও না চোখে। ললিতা বলে, কোন কৃষ্ণের কাছে এসেছি, সে নাকি রাধাকে দেখেওনি। আবার দাদা, আমি রাধা নামটা জীবনে আমি প্রথম শুনলাম, সে রাধা নাকি আমার জন্য একটা মালা পাঠ। এই নাও, এই নাও, এই না, এই মালা নিয়ে বৃন্দাবন থেকে বেরিয়ে যাবে। আর একটা মনে রাখবে, ভুল করেও আর কোনোদিন এই ত্রিসীমানায় ঢুকবে না। আমার বাবার নাম নন্দ মহারাজ, আর আমি তার ছেলে, জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না, কোনো মেয়ের সঙ্গে কথাও বলি না কোনোদিন, কারো গায়ে গা আমার পরশই লাগে না, আমি সেই ব্রহ্মচারী। আমার গলায় কোথার থেকে একটা মালা দিয়ে দিলে, বললো রাধা পাঠিয়েছো, যা যা বেরিয়ে যাও। দাদা বলাই বলে আমার ভাই ভালো জানি, এতটা ভালো আমি জানতাম না, মানে এই যে জীবনে মেয়েদের সঙ্গে কথাও বলে না, এটা আমি জানতাম না। আজকে যেরকম রেগে গেছে আমি দেখে বুঝলাম আমার ভাই সত্যি খাঁটি। এমন ভাইয়ের মতো ভাই হয় না, ভাইয়ের মতো ভাই হয় না, বলবো আমি সবার কাছে, ভাইয়ের মতো ভাই আর বলবো আমি সবার কাছে, ভাইয়ের মতো ভাই হয় বলবো আমি সবার কাছে, ভাইয়ের মতো ভাই হয় না, একবার নয় বলবো শতবার, ভাই হয় না, বলবো আমি বারবার, ভাই ভাইয়ের মতো ভাই হয় না। হারি কি? আর একটু বলুন, কৃষ্ণ কানাইয়া কি? ওদিকের হলো কি? ভাইয়ের মতো ভাই হয় না, ভাইয়ের মতো ভাই হয় না, বলবো আমি সবার কাছে, ভাইয়ের মতো ভাই হয় না, বলবো আমি সবার কাছে, ভাইয়ের মতো ভাই হয় না। ভক্তমণ্ডলী কৃষ্ণ চলে গেলেন আনন্দে দাদার কাঁধে ধরে, ললিতা কাঁদতে কাঁদতে মালাটা হাতে নিয়ে রাধারানীর কাছে গেল। রাধারানী বললেন, কিরে তুই কাঁদছিস কেন? তখন ললিতা বলে, রাধে রে, তুই কাকে ভালোবেসেছিস যে কিনা তোকে চেনেও না জানেও না, কত লোকের মাঝখানে কি অপমান করলো সেসব কথা মুখেও আসে না, আবার এই তোর যেমন মালা দেখি, এই মালা তুই দিয়েছিলি, তোর মালা আবার তোকেই ফিরিয়ে দিয়েছে, আবার সেসব কটু কথা মনে আসবে না। রাধারানী মালাটা নিয়ে হেসে ফেললে, বলে তুই কি পাগলিনী হয়ে গেলি? বলে তুই পাগলিনী হয়েছিস। বলে কেন? বলে নিশ্চয় সেখানে দাদা বলাই ছিল। ললিতা বলে তুই জানলি কি করে? তোর কথা শুনেই আমি ধরে নিয়েছি। আমার বধুর মতো প্রেমিক যদি জগতে থাকতো তাহলে সকলে তার সঙ্গে প্রেম। কত যোগী ঋষি কাঁদে, মানুষ উপবাস করে, ঘর দর ছাড়ে কেন তার জন্য? সে প্রেমিকের প্রেম নিবেদন করতে জানে ললিতা। যারা তাকে ভালোবাসে সে ভালোবাসতে জানে। ললিতা বলে সব ছাড়, কি করে বুঝলি? বলে এটা কি? রাধারানী বলে এটা কি? বলে ওটা তুই দিয়েছিলি। বলে না, আমি যে মালাটা দিয়েছিলাম সেটা আমার গোবিন্দের গলায় আছে। আর এই যে মালাটা দেখছিস, এ মালাটা আমার গোবিন্দের গলার মালা। আসলে দাদা ছিলেন তো তাই বুঝতে দেয় না, রসিকতা করে, ছল করে, রাগারাগি করে নিজে গলায় আমার মালাটা রেখেছে, এই মালাটা তোর হাতে দিয়ে জানিয়ে দিয়েছে, ওই কথাই থাকবে, আমি কুঞ্জ সাজাচ্ছি, তুমি এসো রাত। ললিতা বলে চোখের সামনে এরকম ঘটে গেল, দেখলাম তোকে গালাগালি করলো, মালা খুলে দিল। বলে দেখছিস এই মালাটা কা? এটা আমার হাতের মালা না, এটা আমার গোবিন্দের মালা। ললিতা বলে এই জন্য তোদেরকে যত দেখি দেখার শেষ হয় না, তোমাদের লীলার কথা যত বলি তত বলার ইচ্ছে শেষ হয় না, আরো পিপাসা বেড়ে যায়। তাহলে এখন কি করব রাধে? বলে চল আমরা সবে মিলে কুঞ্জ সাজাই। চলে রে ললিতা, চলে রে বিশাখা, আমি রাকুঞ্জে যা। ওরে চল রে ললিতা, চল রে বিশাখা, আমরা কুঞ্জে যা। চল রে ললিতা, চল রে বিশাখা, আমরা কুঞ্জে যা। ওরে চল রে ললিতা, চল রে বিশাখা, আমরা কুঞ্জে যা। আমরা প্রাণী গোবিন্দ আমি গোবিন্দ দ্বাদশীয়া আই বিশাখা, আমরা কুঞ্জে যা। ওরে চল ললিতা, আই বিশাখা, আমরা কুঞ্জে যা। ওরে উলু ধনিয়ার সংকট ধ্বনি, একটু মোরা মোরা হচ্ছে, আর একটু ভালো করে হবে? আচ্ছা এবার তো আমরা হরি ধ্বনি করুন তো। ও গো হরি ধ্বনি, আজ আর আমার কিছু বলার নেই, আপনারা এত প্রাণ খুলে দিচ্ছেন, একদম প্রাণ ভরে দিচ্ছেন, রাধারানী খুশি আর গোবিন্দ খুশি। ওরে আই ললিতা, আই বিশাখা, আমি রাখুঞ্জে যা। ওরে আই ললিতা, আই বিশাখা, আমি রাখুঞ্জে যা। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করি সে সবা, ওরে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করি সে সবা। ওরে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করি সে সবা। লজ্জা টজ্জা আপনাদের নেই? এই যে আপনারা হাতে তালি দিচ্ছেন, উলু ধ্বনি দিচ্ছেন, তো লজ্জা টজ্জা নেই বলে মনে হয়? বৌমা, ওই যে ডেকে দেন ওই পিছনে, ডেকে দেন না না ওনাকে না, রাধা রানীকে তিনি ঘুরে ডাকছেন। রাধা রানীকে কে ডাকলো? তার শাশুড়ি। বৌমা কোথায় যাচ্ছ? তোমার দেখছি কোনো লজ্জা নেই, সন্ধ্যেবেলা তুমি কোথায় যাচ্ছ? বউ মানুষ হয়ে বলার দরকার নেই। তখন রাধা বললেন, বলি ললিতা ইনি কোথায় ছিলেন আমার তো জানা ছিল না, তুমি কি করে কাটাবে তাই কাটাও। ললিতা চতুরা সখী বলেন তখন, শোনো শোনো জুটিলা মা, কার্য কার্যক্রম কার্য কার্যক্রম বলে জুটিলা মা, জীবনে পাঁজি দেখেছো কোনোদিন? পাঁজি পাঁজি পাঁজি দেখেছো? জটিলা বলে, পাঁজি কিরকম দেখতে? বলে সে বইয়ের মতো দেখতে। বলে তার ভিতরি কি আছে? বলে তার ভিতরি তো সব আছে। জটিলা মা আজকে দেখলাম পাঁজিতে লেখা, কি লেখা? যারা অনুপূজা করবে তাদের সধবা নারীদের মঙ্গল হবে, অনুপূজা করবে। একটা ঘট মেরে দিয়ে দিয়ে দিল, অনুপূজা করবে। তার মানে কে কি শুনবে শোনো। সে কি বললো? যেই বলে অনুপূজা করবে, তখন কুটিলা পিছনে দাঁড়িয়েছিল, মা শুনে নে কি বললো, কানু পুজো করবে। কানু মানে কেষ্ট ছড়া, যাকে নিয়ে এত গড়া। মুখ দেখাতে পারি না, আমাদের একটা মান সম্মান আছে, এই বউ কুলে কালি দিয়েছে, আবার সেই কানুর পূজায় যাবে। ললিতা তখন বলে, এরে কুটিলা শকুন দেখেছিস কিনা? শকুন তো তখন বলে, এই সন্ধ্যেবেলা শকুনের নাম কেন? বলে শকুন আকাশে ওড়ে, কোন দিকে তাকায়? শকুন উপরে ওঠে, কোন দিকে তাকায়? হ্যাঁ, শুধু নিচের দিকে নয়, সেই দিকে। হ্যাঁ তো বলে, তুই শকুনের নাম বললি কেন? বলে তোর শকুনের সঙ্গে মিলন আছে, মিল আছে। আমরা কি কথা কইছিস তোর জ্ঞান গম্য নাই, তুই ধরে ফেললি সেই কথাটা। আমি কানু পুজো করতে যাচ্ছি, আমি বললাম না ভানু পুজো করতে যাচ্ছি। আসলে ললিতাই ভানু আর কানু টেনে মেরেছিল, যে দেখি কথাটা কোন দিকে যায়। ও বলতেই চেয়েছিল কানু, কিন্তু এখন টেনে টুনে ভানুতে নিয়ে আসছে। কেন? কানু দেখলো বিপদ ডাকছে, এই জন্য বলে, আমি তো ওটা বলি নাই, আমি তো ভানু পূজা আজকে পাঁজিতে দেখলাম। ভানু মানে কি? সূর্য, সূর্য পূজা যারা করবে আজকে তিথিতে, ওদের স্বামী তাড়াতাড়ি মরে না, বেঁচে যাবে, সধবা নারীর শাঁখা সিঁদুর উজ্জ্বল হবে। জটিলা তখন বলে, তোর ভাগ্যিস পাঁজি দেখতে পারিস, তাই তোদের এত উজ্জ্বল হয়ে আছে। হরি বল হরি বল। তবে যাই কর তাই কর, একটা বোধ হয় তোদের চোখে কিছু পড়েছিল, তোরা পাঁজি দেখায় ভুল করেছিস। বলতো সূর্য পূজা কোন বেলা হয়? দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। তাহলে এখন কত বেলা? এই সর্বনাশ। রাধারানী বলে, তোকে বলতে বললাম, তুই তো কেশ আরো বাড়িয়ে দিলি। ললিতা বলে, থাড়া না দিয়েছি, আবার উল্টে দিতে কতক্ষণ? সে তখন বলছে, বুড়িমা শোনো, এই রাতের বেলা ঝগড়া ঝাঁটি ভালো জিনিস নয়, তা তোমরা বুঝতে পারো, বোঝো না বোঝো ছাড়ো, আমরাই আমার চলে যাব। যেটা বলতে যাচ্ছিলাম সেটা ওটা নয়, তুমি খালি উল্টো শুনলে হবে, আমি তো ভানু বলিনি। ভানু বলিস নি? তা তুই কি বললি? আমি তো বললাম আনু। আরেকবার বল। আমি তো বললাম কানু। আবার তো সেই দিকে গেলি, কানু মানেই তো কৃষ্ণ। বলে দেখো বুড়িমা, কানু মানে কৃষ্ণ ঠিকই, কিন্তু নন্দের বেটা কৃষ্ণ নয়। কটিলা তখন বলে, যাক বাবা, কানগুড়ি দিয়ে চলে গেল, এ অন্য কার বেটাকে ধরেছে। বলে ধরে ধরুক মা, আমাদের কি যায় আসে? জটিলা বলে, তুই দাঁড়া, এসব চালাক পাটি, এরা কোন দিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে ভালো করে ধরতে হবে। এই বল, ওই নন্দের বেটা কৃষ্ণ নয়, তুই কোন কৃষ্ণের কথা বলছিস? সে তখন বলে, মা গো, মাসে দুটো পক্ষ আছে, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। কৃষ্ণ পক্ষ মানে কি? অমাবস্যা। অমাবস্যা মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি? কালো। কালো মানে কি? কানু। কানু মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, তাহলে এবার বোঝো আজকে অমাবস্যা তিথি, আজি অমাবস্যা তিথি, শোনো মাগ মানিয়া তিথি জ্যোতি, যেই জন্মাতা করে কালীর পূজা, যেই জহন করে কালীর পূজা, মা করে কালীর, দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, কালী পূজা সে তো ভালো কথা, রাতের বেলা অমাবস্যা কালী পূজা করবি, এ তো গৃহের মঙ্গল। তবে আর দেরি করো না বুড়িমা, তোমার বৌমাকে সাজিয়ে দাও, রাধারানীকে নিয়ে কালী পুজো করে আসি, তোমার ছেলের আয়ু বাড়বে, সংসারে গরু বাছুর একবারে গোয়াল ভরে যাবে, ঘর ভরে যাবে, এমন মহিমা দিচ্ছে যে কালী পুজো করলে গোয়াল ভরে যাবে শুধু নয়, ঘরও ভরে যাবে, গরু বাছুরে। জটিলা তখন বলে, তবে ভালো করেছি, তবে ভালো করেছি, যা যা তারা তারি, তবে ভালো করেছি, যা যা তারা তারি, তবে ভালো করেছি। তবে একটা কথা শুনে রাখ, সকলে যা বৌমারা যাচ্ছে না, বলে তো সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা, এত যে ব্যাখ্যা দিলাম সে তো বৌমাকে নিয়ে যাব বলে, শেষ পর্যন্ত বৌমা যাবে না, কেন? আত্মীয় এসেছে বাড়িতে, আত্মীয় এসেছে, তুই তো জানিস, আমি তো চোখে দেখতে পাই না, বয়স হয়ে গেছে, রান্না ভালো জানি না, কথা সাপ দেন সব রান্না করে ফেলবো, আত্মীয়রা খাবে কি? তখন ললিতা বলে, কেন তোমার মেয়ে তো আছে অল্প বয়সে বিধবা। তখন জটিলা বলে, মেয়েটা আমার ভালো, এরকম মেয়ের জোড়া মিলা ভালো, সারা মথুরা মণ্ডলে ঘুরলে এরকম একটা দুটো মেয়ে পাবি না, এই আমার মেয়ে। তবে মেয়েটা ঝগড়া যতটা ভালো পারে, রান্না তত ভালো পারে। তাই বলছিলাম কি, আজকে তোরা যা বৌমা রান্না করুক, খাওয়া দাওয়া করুক, আত্মীয়রা ভালো থাক, কেমন? বাস হয়ে গেল। রাধারানী চোখের জলে কাঁদতে কাঁদতে বললেন, ললিতা শাড়ি খুলে দে, সাদা কাপড় পরিয়ে দে, চন্দন কাষ্ঠের পিঁড়িতে আমায় বসিয়ে দে, রান্নাঘরে গিয়ে আমায় রান্না করতে হবে। কিন্তু দুঃখ কি জানিস, জীবনে যা হয় না আজ তা হয়েছে, বধূর নামে সবাই কাঁদে, কৃষ্ণ নামে সবাই কাঁদে, আজ আমি কৃষ্ণকে কাঁদালাম, মালাটা যদি না পাঠাতাম এত হতো না, গোবিন্দ আমার পাওয়ার ইচ্ছায়, আমাকে দেখার ইচ্ছায় হয়তো কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু আমার আর যাওয়া হলো না। ললিতা রে, এখন আমি মরব না বাঁচব, তাই ভেবে কেন আপনাদের বলা হয়েছিল একটা গৌর পদ আছে না বাসুঘোষ ঠাকুরের, যদি গৌর না হইতো কি মেনে হয়তো কেমনে ধরিতাম দে, তারপরেরটাই মধুরিমা, কি রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে, সারা জীবন ধরে রাধারানীকে জানার চেষ্টা করুন, রাধার ভাব বোঝার চেষ্টা করুন, যেটা বুঝতে পারে না বলে শ্রী গোবিন্দ গৌর হয়ে কলি কাঁদে, কেমন সে মহিমা, কি কিভাবে গোবিন্দকে ভালোবাসতেন, সেটাই হলো প্রেম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী বলছেন, যা তোর আমার গোবিন্দকে বলে আয়, এ জন্মে আর গোবিন্দ দর্শন আমার হবে না। ওদিকে গোবিন্দ রাধারানীর মালা পেয়ে কুঞ্জ সাজিয়েছিলেন, যেই রাত্রি অর্ধরাত্রি হয়ে গেল রাধারানী এলেন না, কুঞ্জ ভেঙে দিয়ে বাড়িতে চলে গেলেন ভোরবেলা, সকালবেলা বাঁশি আর বাজালেন না, চোখের জলে সারা রাত্রি কেঁদে চোখ লাল হয়ে গেল, মা যশোদা কোনো প্রকারেই বুঝতে পারলেন না কৃষ্ণ কেন কাঁদছে। পরিশেষে কি হলো, জগ মায়া ভগবতী নামি পূর্ণ মাসি, জগ মায়া ভগবতী দেবী পূর্ণ মাসি। আপনারা এনাকে চেনেন, নাম শুনেছেন? আছে কে, তিনি কে? দুর্গা, দুর্গা। আচ্ছা ও বলছে, ওর কথাটাও ভুল না, দুর্গা, কিন্তু আরেকটা ওনার নাম যোগমায়া, যোগমায়া বৃন্দাবনে, আর সেটা হলো কি কায়া, আর তার ছায়া হলো মা দুর্গা মহামায়া। মহামায়া কি করে, পৃথিবীর মানুষকে যারা বৈমুখী, কৃষ্ণ বৈমুখী, তাদেরকে সংসার কারাগারে ভরে দণ্ডদান করে। যোগমায়া কি করে, যারা কৃষ্ণ বলে তাদের হাতে ধরে বৃন্দাবনে তুলে দেয়। এখন যোগ মায়া ভগবতী দেবী পূর্ণ মাসি, যোগ মায়া ভগবতী দেবী ভগবতী, যোগ মায়া ভগবতী দেবী পূর্ণ মাসি, হাতে লাটি মুখে না চলে হাসি হাসি, হাতে লাটি মুখে না চলে হাসি হাসি, হাতে লাটি মুখে যত লোক জন্ম হচ্ছে দেখছে তার চুল সাদা আর হাতে লাঠি মুখে হাসি, কৃষ্ণ নাম করে বুড়ি, এই জন্য তার নাম বড়াই বুড়িও বটে। তার বয়স কেউ বলতে পারে না, স্বামীর নাম ব্রহ্মণ্যদেব, অনেকদিন আগে স্বর্গধামে চলে গেছে, নাতির নাম মধুমঙ্গল, কৃষ্ণের দলে ঢুকেছে, নান্দীমুখী নাতনির নাম রাধারানীর দলে আছে। এই বুড়িমা সেই অবন্তীনগরে বাড়ি, অনেকদিন আগে এই নাতি নাতনির হাত ধরে বৃন্দাবনে ঢুকেছে, হচ্ছে ব্রহ্মণ্য ঘরণী। ব্রহ্মণ্যদেব হচ্ছে স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব, আর তার ঘরণী হচ্ছে মা পার্বতী কিংবা যোগ মায়া। এখন যোগ মায়া ভগবতী দেবী পূর্ণ মাসি রে, দেবী পূর্ণ মাসি মায়া, যোগ মায়া ভগবতী দেবী পূর্ণ মাসি রে, দেবী পূর্ণ মাসি। আচ্ছা, বাড়িতে গুরু বৈষ্ণব এলে কি করে, শঙ্কর ধ্বনি তো করতে নেই, করতে হয় তাই না? হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব এলে হলুদ ধ্বনি করতে হয়, শঙ্কর ধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, সম্বর্ধনা করতে হয়, কোনো কোনো জায়গায় বা নতুন কাপড় বিছিয়ে দেয়। কেন দেয় না, বৈষ্ণবের চরণধুলিটা পাওয়া যাবে, কেন ওই চরণধুলি তোমার জীবনের সব ধুলা উড়িয়ে দিয়ে জীবন পতাকা পথ পথ করে উড়বে, এই জন্য বৈষ্ণব চরণধুলি। যোগমায়া হচ্ছে বৃন্দাবনের গুরু, সকলের ঘটক, তাই উলুধ্বনি শঙ্খধ্বনি, করে ব্রজনাদি শঙ্খধ্বনি, করে ব্রজনাদি সারা রাত জেগেছিল, ও বড়ই বুড়িমা, হাসুন হাসুন, আর সারা রাত যে কি করে কাটলো সে আপনাকে আর কি বলবো, তা কি মনে করে এদিকে এলে, তোদের বউমাকে দেখতে এলাম, আমি তো মেয়েটার বিয়ে দিয়েছিলাম, তা কেমন আছে একবার দেখে যাই, এই পথ দিয়ে যাচ্ছি, মেয়েটা কোথায় সবাই আছে, সেই মেয়েটা সবাই আছে, মেয়েটা কোথায়, রাধা রানী অন্তপুরে কাঁদে নয়ন জলে রে, কাঁদে কৃষ্ণ বলে আজে, রাধা রানী অন্তপুরে কাঁদে কৃষ্ণ বলে, কাঁদে কৃষ্ণ বলে, কোথায় গো মা যোগ মায়া রে, কোথায় গো মা যোগ মায়া, এই বিপদে রক্ষা কর, কোথায় গো মা যোগ মায়া, আরে এই বিপদে এত বলি বল, ঘুম আসেনি যায়, কত লোক ঝুঁকে পড়ে যাচ্ছে, তুই একবারে টকবক করেছি আছিস। কি অপূর্ব মেয়ে, এর মা ঝুঁকে পড়ে যাবে কিন্তু বাচ্চা থেকে আছে। কি হরি নামের মহিমা! বলো রাধা রানী কি, কাঁদলে হবে কি? মেয়েরা খালি কাঁদতে যায়, এদের চোখে যে কত নদ নদী আছে, সারা জীবন কাঁদছে তবু চোখের জল শেষ হয়। কাঁদলে যদি কৃষ্ণ পাওয়া যেত, কত ফুটপাতে মেয়েরা কাঁদছে। কাঁদলে হবে না, চালাকি জানতে হবে। হরি নাম কৃষ্ণ নাম, যেই জন কৃষ্ণ ভজে চতুর হতে হবে, চালাকি করতে হবে, নালে তোকে কে সাজিয়ে দেবে? তুই কৃষ্ণের কাছে যা, নিজের রাস্তা নিজে তৈরি করতে হবে। ওই উনুনে পড়ে যাচ্ছিস কেন ওরকম করে? বলে আমার তো এছাড়া গতি নাই, আমাকে তো রান্না করতে হবে, কাল থেকে রান্না করেই যাচ্ছি। আত্মীয়রা খেয়ে আর ঘর যাচ্ছে না, খালি খাচ্ছে। আর আমি গোবিন্দকে মালা পাঠিয়েছি, সেখানে যাওয়া হলো না। গোবিন্দ অভিমান করে আর আমার সঙ্গে কোনোদিন দেখা করবে না। যোগমায়া বলে ও কথা বলো না, আমি ঘটক, এই জন্যই তো এইছি। শোন রাধে, এখন ওই জন্য এসছি, তুই ঠিকই বলেছি, কৃষ্ণ তো বাঁশি ছেড়ে দিয়েছে। আর তুই যে পাখিটা দিয়েছিলি, একটা পাখি যে তোর কাছে একটা পাখি আছে কৃষ্ণ নাম শোনায়, আর একটা পাখি তুই সেদিন খাঁচায় করে কৃষ্ণের কাছে দিলি না, সে রাধা নাম শোনাবে কৃষ্ণকে, সে পাখিকে ছেড়ে দিয়েছে। বল কেন? ও তোর নাম আর সে শুনবে না, আর সে বাঁশি বাদ দিয়ে দিয়েছে, বলে আর আমি রাধা নামে বাজাবো না। যে মেয়েটা আমাকে কাঁদালো, আমি জানি একদিন রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারি না, রাস্তায় চন্দ্রাবলী আমাকে ধরে ফেলেছিল। সেই দিনের শোধ নেওয়ার জন্য আজকে রাধারানী আমাকে মালা পাঠিয়ে দিয়ে কুঞ্জ সাজাতে বলে শোধ নেন না আপনারা? ওই সেই রকম শোধ নিল। তখন যোগমায় বলছে, এই জন্য কৃষ্ণ আর বাঁশি বাজায় না, গরু চড়াতেও যায় না। এখন বোঝ কি অবস্থা ঘটিয়েছিস, আমি এসেছিস তোদের মিলন করাবো বলে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মেয়ের বিয়ে যেমন ঘটকালি দেয়, তেমনি গুরু গুরু কি করে, ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেয়। ভগবতী যোগমায়া কি মিলন হলো কি? ঘটক যখন এসে গেছে আর দেরি নেই, এক মিনিটের মধ্যে হয়ে যাবে। কি বলে? একটা কাজ কর, শোন, চালাকি করতে হবে। চালাকিটা কি? আমি বেইরে যাচ্ছি আর তুই খিড়কি দিয়ে বেরা, পিছন দরজা দিয়ে বেরোবি। নিজেকে পুরুষ অভিমান কর, মানে পুরুষ সেজে নে, এক যোগীবর সেজে নে, যোগীবর সাজবো, ব্রহ্মচারী নয়, বৃদ্ধ নয়, তুই তো একবারে টইটম্বুর যুবতী। তা তুই যখন একটা যুবক সাজবি, তোকে ব্রহ্মচারী বলা হবে, অপূর্ব ভাবে সেজে নিবি, মাথায় পাকড়ি বেঁধে দিবি, চুল আর দেখা যাবে না, ভালো করে বাঁধবি যেন খোঁপানা বেরিয়ে পড়ে, মাথায় পাকড়ি বাঁধবি, কানে শঙ্খকুণ্ডল। মায়েরা পরেন না শঙ্খকুণ্ডল? মায়েরা পরেন? পরেন না, ছোট ছোট রিং পরেন। এখন শহরের দিকে যাবেন, দেখবেন এরকম পরে না, একবার এইখানে পড়লো, ঘাড়ে লেগে আছে, ওগুলো মা কালীর কানে দেখবেন। হচ্ছে শঙ্খকুণ্ডল, মানে পুরো শঙ্খ মানে শাঁকা পরে থাকে, মা কালীর কানে দেখবেন। ঠিক সেগুলো এখনো অনেক বোনেরা পরে দেখি, আমার আমি তাকিয়ে থাকি এরা তারাই কিনা। তো যাই হোক, যার যেটা ভালো লাগে পড়ুক, আমাদের তো পড়ার কোনো জায়গা নাই, তখন আর কথা নাই। তো এখন কি আর বলবো, শঙ্খকুণ্ডল কানে দিবি, কোমরে কাঁচা বাঁধবি, তারপর তুই মালা হাতে নিয়ে ঝোলা কাঁধে নিয়ে বেইরে যাবি, শাশুড়ি ননদি চিনতে পারবে না, বলে বুড়িমা যাবো কোথা, কৃষ্ণের বাড়িতে, সেখানে গিয়ে তার মান ভাঙাবি, চালাকি করে মিলন হবে, মা যশোদা ধরতে পারবে না, মা যশোদার সামনেই তোমার মিলন ঘটিয়ে দেব। তখন রাধারানী বলে, বুড়িমা আমি আর দেরি করতে পারি না, এখনই যাও, এমন যে পদ আছে আমার জানা নাই। যোগমায়া বলে, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া এসব ছিদ্র দেখাবে কে, এই সব পদ দেখাবে কে? এই জন্য বলো রাধে রাধে শ্যাম মিলা দে, গলি দেখা দে। আপনারা গলি দেখবেন নাকি? শ্যামের কাছে যাবেন? শ্যামের কাছে গেলে আর সংসার করা যাবে না, ভেবে দেখুন, শেষকালের দিকে বলবেন রাধে রাধে শ্যাম মিলা দে, যোগমায়া তখন বেরিয়ে গেলেন, রাধারানীকে সাজিয়ে দিলেন যোগমায়া। ও গো অপূর্ব নারী বেশ বাদ দিয়ে এখন ব্রহ্মচারী বেশে, ব্রহ্মচারী বেশে রাই চলিল তখনই রে আনন্দিত মনে, ব্রহ্মচারী বেশে রাই চলিল তখনই রে আনন্দিত মনে, ব্রহ্মচারী বেশে রাই চলিল তখনই রে। হাসছেন কেন? কি করব, দোকানদারকে অর্ডার দিয়েছে একটু বড় করে ফেলেছে, তা হোক, বড় মানে বাড়াবাড়ি, বাড়াবাড়ি না করলে তো আবার ঠকাঠকি করা যাবে না, এ তো ঠকানোর জন্য পড়া না। কি অপূর্ব বেশে সেজে রায় চলে ধীরে ধীরে মালা জপ করতে করতে। আগে রাধারানী ঠিক করলো, শাশুড়ি আর ননদি যদি চিনতে না পারে বৃন্দাবনে, কেউ চিনতে পারবে না, আমি কৃষ্ণের বাড়িতে ঢুকে যাব, মা যশোদাও ধরতে পারবে না। ভাব তু ভিক্ষাং দেহি, মানে খিড়কি দিয়ে বেরিয়ে সামনের দরজায় এসে দাঁড়িয়েছে রাধারানী, একবার মাথায় পাকড়ি বেঁধেছে, কুণ্ডল বেঁধেছে, ঝোলা নিয়েছে, কাঁচা মেরেছে, হাতে মালা নিয়েছে। ভাব তু ভিক্ষাং দেহি, কে আছেন কুটিরবাসী বড় উপবাসী, যদি হয় ক্ষুধা নিবৃত্তি তবে ভালোবাসি। জটিলা বেরিয়ে বলছে, ও মা, ওরে বাবা রে, তোর মা মরে গেছে বোধহয়। রাধারানী বলে, আমার মা মরতে যাবে কেন? এই যে মা, আপনি আমার মায়ের মরণ ধরলেন কেন? বলে, নালে এই বয়সে তুমি ভিক্ষা চাইছো কেন? তোমার এই বয়সে কি ভিক্ষা চাওয়ার কথা? তা তুমি যোগী বেশ হয়েছো কেন? এই বয়সে লোকে ভোগ করে, খেলাধুলো করে, কত কিছু খায়, আনন্দ করে, আর তুমি একবারে যোগী হয়ে গেছো কেন? তখন রাধারানী বলছেন, মা, সেসব বুঝবেন না, মানব জীবনের উদ্দেশ্য কি, তাই অল্প বয়স থেকে হাঁটা চলা শুরু না করলেও গন্তব্যে পৌঁছানো যাবে না, বৃদ্ধতা। তা সেসব কথা থাক মা, আপনাদের বাড়িতে কি ভিক্ষা মিলবে? কুটিলা সোনার থালায় করে চাল ডাল তরি তরকারি আপেল আঙ্গুর বেদানা জাফারি সব নিয়ে। তখন রাধারানী বললেন, কিছু মনে করবেন না, যার কাছে দীক্ষা নিয়েছি, সন্ন্যাস নিয়েছি, সেই গুরু আদেশ করে দিয়েছেন কোনো বিধবার হাতে আমার খাওয়া যাবে না। কুটিলা বলে, চোখ দেখলে মনে হয় ঢং বিপ্র, চোখ দেখে এদিক ওদিক কিরকম তাকাচ্ছে যেন যে ভণ্ড সাধু, আবার বলে বিধবার হাতে খাবে না, তা কার হাতে খাবে? বলে, লোকে বলছে আপনার বাড়িতে নাকি কুলবধূ আছে, অল্প বয়সের মেয়ে, যদি তার হাতে দেন। কুটিলা বলে, মা, যাই কর তাই কর, একে দেখতে যুবা পুরুষ, আমাদের বউ যুবতী, যদি একবার ভিক্ষা দিতে আসে চোখে চোখে মিলন হয়, আর ঘরে ঢুকবে বলে মনে হয়। জটিলা বলে, তুই যা বলছিস আমারও সন্দেহ যে হয়নি তা না। তো তখন বলে, মা, বাবা, তুমি এক কাজ করো বাবা, বিধবার হাতে যখন খাবে না, মেয়ে মানুষের হাতেও। বলে, না, আমার সেরকমও উচিত নয়, তবে দূর থেকে ভিক্ষা দিলে হয়তো নিতাম। বলে, না বাবা, তুমি বরং বৃন্দাবনের দিকে যাও, অন্য কথাও। রাধারানী ভাবলো, শাশুড়ি অনুমতি দিল, আমি এবার যাব ব্রজের মাঝে, আমি এবার যাব ব্রজের মাঝে, আমি গোবিন্দ দর শনে পাব, এবার যাব ব্রজের মাঝে, আমি গোবিন্দ দর শনে পাব, এবার যাব ব্রজের মাঝে, গোবিন্দ দর ভক্তমন্ডলী। মায়েরা যে দেখিল রাধারে, সে প্রণাম করে তারে, প্রণাম করে যে যাহা চাই সেই তাহা পায়। কেহ মানে রাধারানীকে যারা যারাই প্রণাম করছে, অল্প বয়সের ব্রহ্মচারী তো, যে যা চাইছে তাই পাচ্ছে। যেমন ধরুন, কারো স্বামীর চোখ উপর দিকে, তুমি বোঝো এসব? তুমি তো ছেলে মানুষ, এসব বুঝবে মানে যার স্বামীর চোখ উপর দিকে, সংসারের দিকে মন নাই, তারা এসে প্রণাম করছে, বাবা ব্রহ্মচারী কৃপা করো আমার স্বামীর চোখ যেন সঠিক দিকে আসে। ব্রহ্মচারী তখন বলছে, মা ভাই আমার আশীর্বাদে সকলের বাঞ্ছা পূর্ণ হয়, তোমার হবে না। কে বলে? আমার স্বামীর চোখ নাই, সে মন্দ দেখতে পায় নাই, আপনার পদধূলিতে তার চোখের দৃষ্টি ফিরিয়ে আসবে। রাধারানী বলে, যাও নিয়ে যাও। এমন সময় কি হয়েছে জানেন, কয়েকটা কুমারী মেয়ে আলাদা করে ডাকছে কৃষ্ণ মানে রাধারানীকে, এই যে সাধু এদিকে এসো। বলে, কেন ওদিকে ডাকছো কেন? বলে, আমাদের লজ্জা বড়, তুমি আড়ালে এলে কোথা গোপনে করবো। যেই গেল আড়ালে, অমনি সেই মেয়েরা বলল, আপনাকে নাকি যে প্রণাম করে যা চায় তাই পায়। রাধারানী বলে, সেটাই তো হয়। তো বলে, তাহলে আমরা প্রণাম করতে চাই, যা চাই তাই পাবো। বলে, আগে বলো তোমরা কি চাও। এইবার সব মেয়েরা বলছে, আমরা সবাই মিলে একজনকে ভালোবাসি। রাধারানী হেসে ফেলেছে, এ জগতে এমন কোন পুরুষ আছে যে অনেকগুলো মেয়ে মিলে একজনকে ভালোবাসে? আছে আপনাদের দেশে? আছে? আছে? একটা নিয়ে তিনবার কোর্টে যেতে হয়, কত ঝাঁটা বুটি নিয়ে কুরুক্ষেত্র হয়, আর এরা সকলে মিলে একজনকে ভালোবাসবে? সেদিন আর নাই গো বাবা, সেদিন। রাধারানী হেসে বলে, সে পুরুষের নাম কি? সে পুরুষের নাম কি? সবাই মিলে ভালোবাসো। সে পুরুষের নাম কি? আর সবাই মিলে ভালোবাসো। সে পুরুষের নাম কি? কেন না রাধারানী জানে, এ অনন্ত ব্রহ্মাণ্ডে একজনই পুরুষ আছে, হ্যাঁ কি না? গালে হাত দিলে কিচ্ছু হবে না, এ জগতে কেউ পুরুষ নাই, একটাই পুরুষ, তিনি হলেন শ্রীকৃষ্ণ, পুরাণ পুরুষ, আর সকলে প্রকৃতি। এই জন্য সেই মাত্র পুরুষ আমার পরাণ বধু, যাকে বিশ্ব জগতের ব্রহ্মাণ্ডের নরনারী ভালোবাসে। কিন্তু তোরা যাকে ভালোবাসছিস তার নাম কি? মেয়েরা বলে ফেলেছে, তার নাম কৃষ্ণ। যেই বলা রাধারানী চমকে উঠলেন, আমারই পরাণ বধুকে নেবে আবার আমাকে প্রণাম করে? তখন রাধারানী বলে, এদেরকে এমন বীজ মন্ত্র দিব, পেলেও পেতে পারে, না পেলেও পেতে পারে। এই হলো গুরুর কায়দা, এমন এক যা জায়গায় একটা প্যাঁচ রাখবো যে এ জন্মে খুলতে পারবে। তখন রাধারানী বলে, পাবি যদি কৃষ্ণ বল, পাবি যদি কৃষ্ণ বল, পাবি যদি কৃষ্ণ বল, পাবি যদি কৃষ্ণ বল, পাবি যদি কৃষ্ণ বল, ধরা গেছে? তার মানে কি? করে করে করে পাবি যদি, একটু কিন্তু কষ্ট করে বলা হয়েছে, কি বলুন তো, আর একটু কষ্ট হোক নাকি, করে কর করে কৃষ্ণ বল, করে কর করে কৃষ্ণ বুঝা গেছে? যারা গুরু দীক্ষা পেয়েছেন, এটা কি তিনবার করে আপনারা করেন না? করে কর করে কর করে কর পাবি যদি কৃষ্ণ পর, তোরা করে কর করে কর পাবি যদি কৃষ্ণ পর, করে কর করে কর। তখন মেয়েরা বলে, তাহলে আমরা তাই করব, করে করব, করে মানে কি? নাম কি করতে হবে? জপ করতে হবে, কর জপ করতে হবে, করে করে করে করে কর করে কর, এই পাবি যদি নট বর, করে কর করে কর, পাবি যদি নট বর, করে কর করে কর। বলো রাধা দামোদর কি? আচ্ছা আপনাদের ভালো লাগছে কি? ভালো লাগছে, ভালো লাগছে, কাকে ভালো লাগছে মানে আমাকে না কীর্তন? আমি জানি আপনাদের আমাকে ভালো লাগার কোনো জায়গা নেই, কীর্তন ভালো লেগেছে, আমাকে ভালো লাগছে, তবু ভাগ্য ভালো আপনি তো বললেন। কে কেন জানেন তো, যেখানে যেখানে হরিনাম গাই, যখনই বলি বাবা আমার গরমে বড্ড কষ্ট হচ্ছে, প্রতিদিন চলছে, এবার রাখি, না না করো, চালিয়ে যাও, দারুণ হচ্ছে, চালিয়ে যাও, একটা লোক বললো না যে বাবা তোমার কষ্ট দেখে আমাদের হৃদয় ফেটে যাচ্ছে, তুমি বন্ধ করে দাও, আমরা একটু তোমার সেবা করি। বললো কেউ, সকলে বলছে কি ভালো গাইছে, অনেকে আবার খাওয়া দাওয়া করে হাত ধুয়ে বলছে চালিয়ে যান, আমরা এসেছি, মানে আমরা খেয়ে বাড়ি যাচ্ছি, তুমি চালিয়ে যাও। এটাও বলে আমি শুনে সন্তুষ্ট হই। কে তোর ভক্তমন্ডলী মায়েরা বলে তুমি চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে। একটা লোক বললো না যে বাবা তোমার কষ্ট, তোমাকে আমি ভালোবাসি, তোমার কষ্ট হচ্ছে, তুমি এবার বিশ্রাম কর। গোবিন্দ সেটাই বলছে, এ বলে ওটা দাও সেটা দাও, আমি অবাক হয়ে গেলাম এত লোকের মাঝে একজনও বললো না তুমি আমার বাড়ি চলো এক মুঠো খাবে। এখানে কেউ নেই বলবে না, ডাকবে না আমাকে, কেউ ডাকবেন না, আগামীকাল কার বাড়িতে যাব, না না সেরকম খাবো না, অল্প খাবো, কেউ নিয়ে যাবেন, হাত তুলবেন যদি কেউ নিয়ে যান। হাত তুলেছেন, গেলে বুঝতে পারবেন কি জিনিস আছে কি। তবে হাত আমার জন্য তুলুন, ঠিক আছে আমি ভিখারি, কিন্তু কৃষ্ণ যখন ব্রজবাসীকে বলছে আপনাদের মধ্যে কি কেউ নেই যে আমাকে ডাকেন, তখন সকলে হাত তুললো, আপনাদেরই মতো হাত তুললো। কিন্তু তখনই রাধারানী বললেন, কিছু মনে করবেন না, আমার গুরুদেব বলে দিয়েছে কোনো মেয়ের হাতে খাওয়া যাবে না। এবার কে হাত তুলবেন, হাত তুলুন, শুধু তার বাড়িতে খাবো যারা বিয়ে করে না, হাত তুলুন কারা বিয়ে করে না। সকলে এরকম করছে, বলে না এদিকে সব কাজ মিটে গেছে, যার বাড়িতে আমার মতো ছেলে আছে এখনো বিয়ে করে না, আমিও ব্রহ্মচারী আর তার বাড়িতে ব্রহ্মচারী, সে ছেলে বিয়ে করে না, শুধু আমি সেই ছেলের হাতে খাবো। সকলে তখন ঠেলা ঠেলি কানাকানি করে বলল, বৃন্দাবনের মধ্যে একটাই ছেলে আছে, সে হলো কৃষ্ণ, গালে হাত দিলে হবে মা, ওই একটাই ছেলে আছে। মা বললো আমার বাড়ি তাহলে যাবে না কি। তখন বলে রাধারানী বলে তার বাড়ি কথায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, লাল নীল পতাকা, ওই দেখা যায়, লাল নীল পতাকা, ওই দেখা যায়। বলো নন্দ মহারাজ কি। এইবার রাধারানী নন্দ মহারাজের বাড়িতে পৌঁছে গেলেন, একবার এদিকে ঝুলি রাখে, একবার কান ঠিক করে, কারণ মেন জায়গায় ঢুকে গেছি, কেউ চিনতে পারে না, এইবার তো পরীক্ষায় আমার, গোবিন্দ ভেতরে আছে, মাজসদা বেরিয়ে আসছে, নন্দ বাবা আছে, সুবল সখা দাদা বলরাম সবাই আছে, যদি একবারে ধরা পড়ে যায় আমার লীলা কীর্তন শেষ হয়ে যাবে। রাধারানী তাই বারবার বলছে, হে যোগমায়া সাজালে ভালো, এখন উদ্ধার করে দাও ভালো, যেন গোবিন্দ মিলন হয়ে যায়। ভবতু ভিক্ষাং দেহি হরি ওম তৎসাৎ অলক নিরঞ্জন ভবভয় ভঞ্জন, মানে এরকম করে নাম জপ করছে আর পিট পিট করে তাকাচ্ছে কে বেরোচ্ছে, ভবভয় ভঞ্জন হরি ওম তৎসাৎ হরি ওম অলক নিরঞ্জন। মা যশোদা বলে, দেখি তোর বদন, একবার বদনে দেখা বাবা, তোকে আমার গোপালের মতো দেখতে। রাধারানী বলে, বিপদ কাছে এসে দাঁড়িয়েছে, যদি ভালো করে দেখে, যদি বলে রাধে এসেছে, তাহলে আর বিপদ রাখার জায়গা নেই। মা ভাই হরি ওম হরি ওম, ভক্ত মহোদয়গণ সবার চরণে বিনীত নিবেদন, গৃহস্বামীর পক্ষ থেকে আবেদন রেখেছেন আপনাদের কাছে, ভক্ত তো দর্শন ভগবত ইচ্ছা, সেই সঙ্গে ভক্ত সেবা মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সবাই প্রসাদ না থেকেও চলে যাবেন না, কেমন একটু হরিধ্বনি। আর বুঝতেই পেরেছেন রাধারানী ঢুকে গেছে, তার মানে মিলন হতে আর দেরি নাই, নাহলে আজকে থাক না পরের বছর করে দেবো, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। মা বেরিয়ে এসে বলছে দেখি তোর বদন। রাধারানী বলছেন মা গো আমাদের বদন দেখতে নাই, দেখেও কোনো লাভ হবে নাই। মা গো আমি শুনেছি আপনার বাড়িতে একটি ব্রহ্মচারী ছেলে আছে, যদি তার হাতে রান্না করে দেন আমি খেতে পারি, আপনার হাতে খাবো না। মা যশোদা বলে তখন ওরে বাবা ভগবান তোমাকে পাঠিয়েছে, কারণ ছেলেটা আমার কাল থেকে শুধু কাঁদছে, কি যে হয়েছে মানে একসেরেতে ধরা পড়ছে, অনেক রোগ আছে না, ওই যে কি বলে আলতা শোনা নাকি, সেসব করেও রোগ ধরা পড়ে না, তারা মুখ শুকিয়ে যায় না। এই কৃষ্ণ যে কেন কাঁদছে মা যশোদা ধরতে পারছে না। এখনো মা যশোদা বলে ওরে বাবা তুমি সাধু এসেছো, লোকে বলছে নাকি যে তোমায় প্রণাম করে তার বাঞ্ছা পূর্ণ হয়, তুমি একটু দাঁড়াও বাবা আমার ছেলেটাকে ডেকে আনি তোমাকে প্রণাম করবে। রাধারানী বলে এবার কোন ছাদে উঠব আমি, যাকে পাওয়ার জন্য ব্রহ্মাদি ঋষি কাঁদে সে ধরবে আমার পায়ে, কি সাজ সেজেছি এখন যাব কোথাকারে। হেন বেলা কি হয়েছে, কি মুখ শুকিয়ে গেছে কেন, দেখো ছেলেটা কিরম বসে আছে দেখো, কত বলার পরে একটু হাসলো, আবার মুখে চাপা দেখো আবার মাথা নিচু করে, চল যা হবার হয়েছে চল, কিছু বলবেও না ধরতে পারি না, চল একজন সাধু এসেছে প্রণাম করবি চল, কিছু হয়নি ভাগ্যিস তুমি ছেলে, নাহলে কাকে দেখে বলতাম। এই মা যশোদা গিয়ে গোপালকে বলছে গোপাল কি হয়েছে তুই কথা বলছিস না কেন, চল সাধুর পায়ে প্রণাম করবি, ওই সাধু এমন সাক্ষাৎ তিনি নাকি প্রণাম করলেই তার পায়ে যে যা চায় তাই পায়, চল তোর মনে কি হয়েছে তুই চাই। গোপালও মনে করলো যদি তাই হয় আমি যেটা চাই সেটা যদি পাই ওই সাধুর পায়ে আমি বারবার প্রণাম। এইবার মা যশোদা মা যশোদা খুব তাড়াহুড়ো করে ছেলেটাকে টেনে আনলো, আনলে কি হবে, কৃষ্ণ খালি সে তার দিকে তাকিয়ে একবার পা থেকে মাথা পর্যন্ত খালি দেখে, বলে আরে গোপাল দেখছিস কি প্রণাম কর, বলে মা আমার যেন কেন মনে হচ্ছে চেনা চেনা মনে হয় যেন দেখেছি চেনা চেনা মনে হয় চেনা চেনা মনে হয় চেনা চেনা মনে হয় জন্মে জন্মে আছে পরিচয় জানো চেনা চেনা মনে হে মা যোগমায়া এরা যে চেনা চেনা মনে হয় বলে তার মানে কি চিনতে পারলো নাকি, সব খুলে রেখে পালাবো নাকি। রাধারানী বলে সেও বিপদ হবে, তার চাইতে চেষ্টা করে দেখি, এই যে যশোদা মা ছেলেকে কি বলছেন, বলে আমি ওকে প্রণাম করতে বলছি, কেন বলছেন আপনি জানেন না, আমার গুরুদেব বলে দিয়েছে আমার মতো তোমার ছেলে যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাহলে আমার মতো রাস্তায় ঘুরবে। মা যশোদা বলে এই কথাটা তো আগে বলতে পারতে, তুমি ঘোরো তোমার কাজকর্ম নেই তুমি ঘোরো, আমার গোপাল রাস্তায় প্রণাম করতেন। রাধারানী ভাবলো ভাগ্যিস বেঁচে গেলাম, আসলে উপস্থিত বুদ্ধি আসছিল বলে বেঁচে গেলাম, প্রণাম থেকে বেঁচে গেলাম আপাতত। তো তখন রাধারানী বলে মা তাহলে আমার রান্নার ব্যাপারটা কি হবে, বলে সব ব্যবস্থা আমি করে দিয়েছি বাবা, আমার ছেলে রান্না করবে, কারণ তুমি তো ছেলের হাতে ছাড়া খাবে না, ব্রহ্মচারী তুমি ব্রহ্মচারী রান্না করে দিলে খাবে। কৃষ্ণ বলে মা বলে বাল গোপাল আমার যা বাবা রান্নাঘরে সব ব্যবস্থা করে দিয়েছি, এ সাংঘাতিক সাধু, এ তোমার হাতে খাবে অন্যের হাতে খাবে না, আর তোমার হাতে গেলে তোমার মন খুশিতে ভরে যাবে, সব দুঃখ মিটে যাবে, রান্না করো। ভগবান খালি তাকাচ্ছে আর বলছে কত ঋষিমুনি আমার মায়ের হাতে খেয়ে গেল, স্বয়ং ভোলানাথ আমার মায়ের প্রসাদ নিয়ে গেল, আরে আবার এমন যোগী হয়ে গেছে অল্প বয়সে, সে কিনা আমার হাতে ছাড়ে খাবে না। তবে যাই, আমি কি রান্না জানি সে তো আমি ভালো জানি। এইবার রান্না করে কি আর বলবো, এদিকে রাধারানী বাইরে বসে, মা যশোদা বলে কিছু মনে করো না বাবা, আমি মেয়ে মানুষ তুমি ছেলে মানুষ, আমার সঙ্গে তোমার কথা ঠিক জমে উঠে। এটা ধন দরে এসে গেছি যখন রুগীর কাছে, আর ব্যাগটা আমি বইব কেন? মানে সত্যি সত্যি রাধারানী রুগী দেখতে এসেছে। কৃষ্ণের ভিতরে যে রোগটা আছে না, ব্যাধিটা, বিরহ ব্যাধি, সেটা দূর করতে এসেছে। এইবার ব্যাগ দিল, দিয়ে কি করলো বলে, মা আপনি ঠিকই বলেছেন, আপনার সঙ্গে আমার কথা বলে ঠিক রসের উদয় হবে না, তবে যদি অনুমতি দেন তাহলে আমি ভেতরে যেতে পারি, আপনার ছেলে আর আমিও ছেলে দুজনে দুটো কথা কই। মা যশোদা বলে মিলবে ভালো, মিলবে ভালো, রসিকে রসিকে মিলবে ভালো, রসিকে রসিকে মিলবে ভালো, উত্তমে অধম হয় না মিলন, রসিকে রসিকে মিলবে ভালো, রসিকে রসিকে মিলবে ভালো, উত্তমে অধম হয় না মিলন, রসিকে রসিকে মিলবে ভালো, উত্তমে অধম হয় না মিলন, রসিকে রসিকে মিলবে ভালো, মিলবে ভালো, মিলবে ভালো। ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী ঢুকলো রান্নাঘরে, যেখানে গোবিন্দ রান্না করে। রান্না তো দূরের কথা, ধুঁয়ে খালি চোখ ঘষে সে তো এত, আরে ভগবান প্রণাম নিতে জানে, প্রণাম করতে জানে, রাধে রাধে, ভগবান খেতে জানে, লক্ষ কোটি মানুষ খেতে দিচ্ছে খাচ্ছে, উনি কি রান্না করে খাওয়াতে পারে? নিহাত আজ বিপদে পড়েছে তাই রান্না, সে রান্না উনন জলে না খালি চোখ দলে। রাধারানী ঢুকে বলে, আমি তোমার হাতে খাবো না, রান্না করে আর কোনো লাভ নাই। কৃষ্ণ বলে, এই তো বললে, আমি ছাড়া খাবে নাই কারো হাতে। আবার খাবে না কেন বলে, আমার গুরুদেব বলে দিয়েছে, যারা রান্না করবে তাদের মন যদি না ভালো হয়, সেই রান্না খেলে পেটের গোলমাল হয়। কৃষ্ণ বলে, তুমি বুঝলে কি করে আমার পেটের গন্ডগোল আছে, মনের গন্ডগোল? বলে, মনের গন্ডগোল নাই। তখন কৃষ্ণ বলে, তুমি জানলে কি করে? বলে, এই তত্ত্বটাই তো গুরুর কাছে এতদিন পড়ছি। তা কৃষ্ণ তখন পরীক্ষা করছে, বলো তো দেখি তুমি কত বড় জ্যোতিষী, আমার মনে কি আছে? তখন রাধারানী বলে দিয়েছে কি, পরেরও রমণী শোনে। দেখবেন এই যে যারা বাড়িতে বাড়িতে চোখ দেখে হাত দেখে গণনা করে না, আপনি হাত দেখিয়েছেন? বলে না, এই যে আপনাদের বাড়ির পিছনে তেঁতুল গাছ আছে, হ্যাঁ ওই তেঁতুল গাছেই তো আছে, বলুন যত টাকা রোজগার করেন খালি খরচা হয়ে যায় না? তাহলে ঠিক বলেছি, হ্যাঁ, যত লোকের ভালো করতে যায় তবু আপনার শত্রু হয়ে যায়, হ্যাঁ, শরীর যত ভালো জিনিস খাচ্ছেন তবু শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার মানে ওনার মনে ধরে যাচ্ছে আমি সব ঠিক বলে দিচ্ছি। এরপরেই দেখবেন উনি ধরেই ফেলবেন, তাহলে তুমি মাদলি দাও। এমনি রাধারানী বলে ফেললেন, পরেরও রমণী শোনে, পরেরও রমণী শোনে, বেঁধেছ পোরা, এই কারণে তোমার আকুলিত প্রাণ, আকুলিত, যেই বলেছে পরেরও রমণী শোনে, বেঁধেছ পোরা। কৃষ্ণ বুঝে নিলেন, আমি তো রাধারানীর সঙ্গে মন দেওয়া নেওয়া করেছি, এ তো অল্প বয়স হলে কি হবে, সাংঘাতিক জ্যোতিষী। তখন গোবিন্দ বলছে, হে ব্রহ্মচারী, তুমি যখন ধরেই ফেলেছো, এইবার আমার মা বলছে তোমার পায়ে ধরলে, প্রণাম করলে নাকি যে যা চায় তাই পায়, সেই রমণীকে আমি পাবো কি করে? আমার দোষে আমি হারিয়েছি, আমি তাকে আবার পেতে চাই, তাহলে কি তোমার চরণে প্রণাম করব? রাধারানী বলে, আবার বিপদ ঘুরে এলো, এই যে পায়ে পড়বে বলে, সে তখন বলে না পায়ে পড়ার লাগে না, বলে তাহলে কি করব? তুমি যদি একান্তই তোমার সেই মেয়েটাকে পেতে চাও। কৃষ্ণ বলে, এই জন্য মন নরম করতে নাই, গল গল করে মনের কথা বলে দিলে ধরা পড়ে যায় লোকে, আমিও বলে ফেললাম, এখন আর একটা পরীক্ষা করি। এই যে ব্রহ্মচারী, তুমি তো বললে চালাকি করে আন্দাজে, বলো তো সেই মেয়েটার নাম কি, আমি যাকে মন দেওয়া নেওয়া করেছি? রাধারানী বলে, কি কড়া প্রশ্ন করেছে, আমার নামটা আমি বলতে পারবো না। এখন রাধা রানী বলছেন তারে নাম রাধা বিনোদিনী, ওরে তারে নাম রাধা বিনোদিনী, তারে নাম রাধা বিনোদিনী, ওরে তারে নাম রাধা বিনোদিনী, শোভানন্দিনী রাধা বিনোদিনী, শোভানন্দিনী রাধা বিনোদিনী, তারে নামই রাধা বিনোদিনী, তারে নাম রাধা বিনোদিনী, ওই নামটা শোনা মাত্র গোবিন্দ রাধারানীর চরণ ধরতে যায়, হার বলে হো গো রাধে আমার, রাধে না বলে হে ব্রহ্মচারী আমাকে কৃপা, পায়ে ধরতে গিয়ে দেখে তার মানে কি সব জায়গায় রাধারানীর তো গোরা বর্ণনা রং মেখেছে, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় রাধারানী গেছে লোকে পা ধুইয়েছে আর তার রং উঠে গেছে, পায়ের রং উঠে গেছে যেটা নকল ছিল, গোবিন্দ পা বলতে গিয়ে গোবিন্দ ধরে ফেলেছে, এ তো অন্য কেউ নয় আমার প্রাণ প্রিয়তমা, এ যে আমার রাধারানী, এ যে আমার সেই অর্ধান মানে আমার বৃন্দাবন বিহারিণী, এই যে আমার বক্ষের মোরালিনী, ও গো প্রেম মন মোহিনী, সে তখন বলে মা ও মা মা আমি তো রান্না করতে পারলাম না, মা যশোদা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, কি এমন সময়ে দেখলেন গোবিন্দ হাসছে, মা যশোদা দেখে বলছে ও গো ব্রহ্মচারী তোমাকে আমি বারবার দি বলিহারি, তোমার আশা মাত্র ছেলের রোগ ভালো হইল, রাধারানী বলে কি ঔষধ এনেছি সে তুমি জানবে মা, এখন রাধারানী বলছেন মা গো আমার গুরুদেব বলে দিয়েছেন বেশি দিন বেশিক্ষণ কারো বাড়িতে থাকবি না মায়া পড়ে যাবে, এবার আমায় বিদায় দাও, এবার আমায় বিদায় দাও, যাই যাই ঘরে যাই, এবার আমায় বিদায় দাও, যাই যাই ঘরে যাই, এবার আমায় বিদায় দাও, মা যশোদা বলে যাবি তবে যাবি বটে, তোরা তো আমার দুটি ছেলে, তোর দ্বারা যখন আমার গোপালের প্রাণ ফিরেছে তোকে কি আমি ছাড়ব বাবা, তোরাই আমার কোলেয়া, তোরাই আমার কোলেয়া, দুটি ভাই বসে, তোরাই আমার কোলেয়া, দুটি ভাই বসে, তোরাই আমার কোলেয়া, দুটি ভাই বসে, তোরাই আমার কোলেয়া, দুটি ভাই বসে, তোরাই আমার কোলেয়া, দুটি ভাই বসে, তোরাই আমার কোলেয়া, তোরাই আমার কোলেয়া, রাধারানী জানেন আমার গোবিন্দ, গোবিন্দ জানেন আমার রাধা, ললিতা বিশাখাদি জানেন আমাদের যুগল হচ্ছে, শুধু মা যশোদা জানে এ ব্রহ্মচারী আর আমার গোপাল ব্রহ্মচারী, এখন মায়ের কোলে বসল দেখো রাই কৃষ্ণ যুগল, এবার মায়ের কোলে বসল আমার, আপনারা মহাপ্রসাদ লাভ করুন, আর আবার যদি মহাপ্রভু কোনোদিন আমায় টেনে আনে আবার নূতন করে লীলা সাধন হবে, বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কানাইয়া কি, যুগল হয়ে বসল এবার যশোদার কোলে, যুগল হয়ে বসল